গড়িয়া হাটার মোড়, মিনি মিনি বাস বাস, বাসের টার্মিনাসে মন মরা সারি সারি, মুখ চোখ নাক হাত, রোগা রোগা চেহারার কন্ডাক্টর, সব আমাদের জন্য, সব আমাদের জন্য। চৌরঙ্গীর আলো এবং লোডশেডিং, পার্ক স্ট্রিট জাম, কালো কাগজে হেডিং, আমাদের জন্য, সব আমাদের জন্য। বেদম ট্রাফিক জ্যাম, ঠান্ডা সালামি হ্যাম, চকলেট ক্যাডবেরি মাদার ডিয়ারি, আমাদের জন্য, সব আমাদের জন্য। বাজারের দরাদরি, রুটি ভাত তরকারি, সানি ধাপা মাগারে সাম, মাদার টেরেসা, আমাদের জন্য, সব আমাদের জন্য। ধোঁয়াশা কুয়াশা কাদা, ভোরবেলা গলা সাধা, সারে গারে গামা গামা গামা পামা, পাদা পাদা পাদা নিদা নিসা, আমাদের জন্য, সব আমাদের জন্য। ফুটবোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিস সিট, তাক করে উদাসীন আকাশ কুসুম, টিক টিক, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচু খুচুরো পয়সা নেই, আমাদের জন্য, নেই আমাদের জন্য। সাগা পাধানি দানি পাধানি, সানি ধানি ধাপাকা সাগা পাধানি, বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন, আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব, কিং সাইজ ভজনের শিবের গাজন, আমাদের জন্য। সংস্কৃতির ঢাক তেরে কেটে তাক তাক, দমাদম দমাদম কৃষ্টি বিষম, আমাদের জন্য, সব আমাদের জন্য। পাতাল রেলের খাল, ভাঙা চোরা দিন কাল, পদে পদে ঠক্কর পকর পকর, আমাদের জন্য, সব আমাদের জন্য। আপিস কাছারি রাইটার্স বিল্ডিং ডিং, বিনয় বাদল দিন দিনেশের নাম ধার, ধর্মতলার মোড়ে লেনদেন লেনদেন লেনদেন, আমাদের জন্য, সব আমাদের জন্য। সুনীল গাঙ্গুলির দেশতে দেশতে লেখা কত কবি মরে গেল ছুপি ছুপি একা একা, আমাদের জন্য, শুধু আমাদের জন্য। সিনথেসাইজারের টাপুর টুপুর, সুমন চাটুজ্জের একঘেয়ে সুর, নয় আমাদের জন্য, নয় আমাদের জন্য। সত্যজিতের ছবি শক্তির পদ্ম, লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য, গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার, একুশে আইন আর গণেশ পাইন, আমাদের জন্য, সব আমাদের জন্য। কেরানীয় অফিসার পাটোয়ার নেতা, ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা, বেশ্যা দালাল ডিকিধারী পুরোহিত, ট্যাক্সি চালক পুলিশের খিটমিট, আমাদের জন্য, সব আমাদের জন্য। আমাদের জন্যেই ভোরের আকাশ, লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যেই মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসেছে, দারুণ প্রাণের টানে দুকুল ভেসেছে, মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু, আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু, সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে, শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে, সব্বার জন্যে। আমরাই কলকাতা আজ আগামীর, আমরাই গান গাই আমির তুমির, ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা, প্রতিটি নতুন গান মাসের পয়লা, আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহু দূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।